तन बोले दिल तेरे लिए डोले तू सनम भले भले कसा जादू किए जा जाने तू मने या न माने हम तेरे ही दीवाने हैं तू चाहे या ना चाहे दितंग दितंग बोले के मादोले तन तोले कार आनंद गुच्छले आकाश भरे जो छोनाए दितंग दितंग बोले के मादोले तन तोले कार आनंद गुच्छले आकाश भरे जो छोनाए आय छुटे सकले एई माटीर धरा तले आज हासिर कलो रोले नूतन जीवन गड़ियाए आय छुटे सकले एई माटीर धरा तले আজ হাসির কলো রোলে নূতন জীবন গড়িয়ায় আয় রে আয় লগন বয়ে যায় মেঘ গুর গুর করে চাঁদের সীমানায় পারুল বন ডাকে চম্পা ছুটে আয় বর্গিরা সব হাঁকে কোমর বেঁধে আয় রে আয় আয় রে আয় আয় রে আয় আয় রে আয় দিনাগ না তিন তিনা এই বাজারে প্রাণ বিনা আজ সবার মিলন বিনা এমন জীবন বৃথা যায় দিনাগ না তিন তিনা এই বাজারে প্রাণ বিনা আজ সবার মিলন বিনা এমন জীবন বৃথা যায় এ দেশ তোমার আমার এই আমরা ভরি খামার আর আমরা গড়ি স্বপন দিয়ে সোনার কামনায় এ দেশ তোমার আমার এই আমরা ভরি খামার আর আমরা গড়ি স্বপন দিয়ে সোনার কামনায় আয় রে আয় লগন বয়ে যায় মেঘ দূর দূর করে চাঁদের সীমানায় পারুল বন ডাকে চম্পা ছুটে আয় বর্গিরা সব হাঁকে কোমর বেঁধে আয় রে আয় আয় রে আয় আয় রে আয় আয় রে আয়